وعليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أشكر أبنا رب حلو أجن الله جي حالي راكي شي حالي الحمد لله على كل حال نتون سفر ما سي چاند اوتت چه اما دي جيبون سفر سفر حق طب سفر سواد ديه اور سفر ہو چه سين ديه تاينا طب وہ بانگلدش جهتو ایک এই হিসাবে আমি ফেসবুকেও দিয়েছি। অবশ্য একটা বিশেষ উদ্দেশ্যে দিয়েছিলাম যে তোমার আমার সফর, মানে বিশেষ কোন ব্যক্তির জন্য, এখন সেটা আম হয়ে গেছে। তোমার আমার বলতে আমি আপনার সবারই সফর সফল হোক এই সফল মাস থেকে। যাই হোক, আজকে আলোচনা ওই পুরনো জের জাকাত, জাকাত। আচ্ছা, যদি কোনো পাগল হয় তার উপর রোজা ফরজ? আচ্ছা, যদি নামাজ, নামাজ ফরজ? নাবালক শিশুর জন্য কি নামাজ ফরজ? এখন যদি কোনো নাবালক শিশু বা এতিমের অথবা পাগলের প্রচুর সম্পদ থাকে, থাকতে পারে না? পারে না। তো তাতে জাকাত আছে না নেই? জাকাত পাগলের উপরে না সম্পদের উপরে? সম্পদের উপরে জাকাত। অতএব নেশাব পরিমাণ যদি হয় তাহলে তাতে জাকাত লাগবে। জাকাত ফরজ হয় মালে, তাই তা ফরজ হওয়ার জন্য মালিকের জ্ঞান সম্পন্ন সাবালক হওয়া শর্ত নয়, যেমন নামাজে রোজাতে হজ্জে শর্ত আছে যে জ্ঞান সম্পন্ন হতে হবে আর কি হতে হবে, সাবালক হতে হবে। জাকাতে ওটা নেই, সাবালক না হলেও তার মালে জাকাত লাগবে। তাহলে দেবে কে? দেবে তার অভিভাবক, দেবে যে তার দায়িত্বশীল আছে সে দেবে। এতিম যদি হয় তো এতিমের দায়িত্বশীল তো কেউ থাকবে, তত্ত্বাবধায়ক কেউ তো থাকবে, সে ওই এতিমের মাল থেকে জাকাত আদায় করবে। বাহ্য দৃষ্টিতে মাল কমতে থাকলেও বাস্তবে তাদের মালে বরকত বৃদ্ধি পাবে। এখন এতিমের মাল তার ব্যবসায় নেই, কিছু নেই, শিশুর মাল, পাগলের মাল, তার ব্যবসা, তার মাল তো বৃদ্ধি হয় না, তবুও মাল কমতে থাকবে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তাতে বরকত দেবে। তাছাড়া অভিভাবকের উচিত তাদের মাল ব্যবসায় বিনিয়োগ করা, এবং যারা তত্ত্বাবধানে থাকবে তাদের উচিত হল মালে যেমন হযরত তোমার বলেছেন যে এতিমের মাল বসিয়ে রেখো না, না হয় জাকাত খেয়ে নেবে। তার মানে মালকে ব্যবসায় লাগিয়ে দাও, ব্যবসায় লাগালে পরে মাল বৃদ্ধি পাবে, জাকাত দিয়ে গরিবরাও লাভবান হবে। বাইতুল মাল বা ওয়াকফের মালে জাকাত আছে না নেই? মসজিদের মাল, মাদ্রাসার মাল, বা আপনার কোন ওয়াকফ স্টেট বা অন্য কোন সম্পত্তি রেখেছেন আপনি গরিব মানুষদের জন্য, বা আপনার গ্রামে আপনি লাইব্রেরি করেছেন, তার সম্পদ আছে, 4-5 লাখ টাকা জমা আছে, এখান থেকে আপনি দিনের কাজ করছেন, সমাজের কাজ করছেন, তো এই টাকাগুলো জাকাত আছে না নেই? মসজিদের টাকা 5-7 লাখ মসজিদের টাকা জমা আছে, জাকাত আছে না নেই? আমি তো জিজ্ঞেস করছি আছে না নেই? মাদ্রাসার টাকা 5-7-10 লাখ কোটি কোটি টাকা কোন কোন মাদ্রাসার টাকা জমা আছে, তাতে জাকাত আছে না নেই? যেহেতু সেগুলো আল্লাহর টাকা, সবই আল্লাহর টাকা, তো সেখানে জাকাত থাকার প্রশ্ন আসে না। তাতে ওয়াকফের মালে জাকাত নেই, ফান্ডের টাকা জাকাত নেই। তেমনি যদি শস্য আসে, কোন কোন কোন জন্য জমি আছে, সেখান থেকে যে ফসল আছে, সে ফসলে জাকাত দিতে হবে, ওষুধ দিতে হবে না, যেহেতু সেগুলো আল্লাহর পথেই ব্যয় হবে এবং সম্পূর্ণটাই আল্লাহর জন্য, তাতে জাকাত বের করে ওইখানেই থাকবে, একই কথাই হল। ব্যাস, কোম্পানির শরিকের মালে জাকাত কেমন ভাবে দিতে হবে? বিশাল কোম্পানি, সেই কোম্পানিতে শেয়ার আছে, মনে করুন 4-5 জন শেয়ার কিংবা আরো বেশি শেয়ার আছে, শেয়ার ব্যবসা চলে, শেয়ার কেনা হয়, বড় কোম্পানি, সে কোম্পানির মালে জাকাত, মূল সম্পত্তির জাকাত লাগবে নাকি সবাই আলাদা আলাদা জাকাত দেবে? দুটোই করা যায়, দুটোই করা যায়। সবারই মানে মূলধন, সবারই মূলধন যদি নেশাব পরিমাণ হয় তো কোম্পানি যে মালিক, যে ম্যানেজার, সে সবারই দায়িত্ব নিয়ে মূলধন থেকে, সবারই তরফ থেকে একটা মোট জাকাত বের করে নিয়ে কি করতে পারে, বন্টন করতে পারে। আর যদি বলে না সবাই নিজে নিজে, আমরা নিজে নিজে মূলধনের জাকাত দেবে, তো সবাই নিজে নিজের মূলধনের জাকাত পৃথক পৃথক করে আদায় করে দেবে। কোম্পানির শেয়ারে জাকাত বর্তমান মূল্য ধরে প্রত্যেক বছর আদায় করতে হবে, শেয়ার যেটা শেয়ার মূল্য যেটা, সেটা মূল্য ধরে আদায় করতে হবে বছর বছর। আচ্ছা, শেয়ারের মূল্য দ্বারা যদি কোম্পানি ব্যবসা না করে, ব্যবসার মাল না রেখে যদি কোন যন্ত্রপাতি কিনে খাটায়, কিংবা কোন বাড়ি বিল্ডিং ক্রয় করে সেটাকে ভাড়ায় দেয়, তাহলে কি জায়গা লাগবে? হ্যাঁ, বাড়িতে জায়গা আছে? হ্যাঁ বাদশা মিয়া, বাড়িতে জায়গা আছে না নেই? যদি ব্যবসা করার জন্য বাড়ি কেনা বেচা করে জায়গা আছে, আর কোন বাড়িতে জায়গা নেই? আপনার বাস বাড়িতে জায়গা আছে? নেই। আর যে বাড়ি আপনি কিনে ভাড়াতে দিয়েছেন সেটা জায়গা আছে? বাড়িতে জাকাত নেই, বাড়ির মূল্যে জাকাত নেই, যে ভাড়াটা আসবে সেই ভাড়াতে জাকাত আছে। ঠিক আছে, আপনি আপনি মনে করুন বাস বাস কিনে রেখেছেন, ব্যবসা করবেন, চারখানা পাঁচখানা বাস আপনার শোরুমে আছে, আপনার বাস আসছে বিক্রি হচ্ছে, আবার কিনছেন, আবার জাকাত আছে না নেই? বাসে জাকাত আছে। কিন্তু আপনার গাড়ি যদি চার পাঁচখানা লাইনে চালান, বাসের উপর জাকাত হবে না? যেহেতু আপনি ভাড়া খাটাচ্ছেন, ভাড়াতে জাকাত হবে, খেয়াল রাখবেন। তেমনি কোম্পানি দেখতে হবে যে তার শেয়ার কোন কাজে ব্যয় হচ্ছে, কোন মূল্য কিসে ব্যয় হচ্ছে, সেই অনুযায়ী জাকাত দেওয়া হবে। এবার চলুন অন্য একটা মশলা আমরা পৃথকভাবে আলোচনা করি, সেটা হচ্ছে জাকাত দেওয়ার সময় নিয়ত হতে হবে, কারণ নিয়ত ছাড়া জাকাত আদায় হবে না। আর এটা তো প্রত্যেক ইবাদতের ক্ষেত্রেই আপনার মনে রাখতে হবে, যখন আপনি দিচ্ছেন তখন আপনি যাকাতের নিয়ত করবেন, যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যেহেতু সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল, আর মানুষ যার নিয়ত করে, উদ্দেশ্য করে, সংকল্প করে সেটাই হয়। কিন্তু নিয়ত করা জরুরি, আর নিয়ত পড়া কি মফিজ? নিয়ত করা জরুরি আর নিয়ত পড়া, নিয়ত পড়া হচ্ছে বিদাত। নাওয়াইতুন, নাওয়াইতুন উজাক্কি, নাওয়াইতুন উসাল্লি, নাওয়াইতুন আসুম, এই যে পড়া মুখে এটা হচ্ছে বিদাত। কিন্তু নিয়ত করাটা কি জরুরি? ফরজ না করলে পরে আপনার আমলই কবুল হবে না, দুটোকে এক করে দেবেন না। অনেকে বলে নিয়ত, এই দেখ মাথা মোটা, নিয়ত বলছে নামাজের আগে নিয়ত করতে হবে না। আরে নিয়ত না করলে, বুখারীর প্রথম হাদিস, নিয়ত না করলে কোনো কাজই হবে না। আরে মাথা মোটা বলে নিয়ত করা বিদাত। আরে ভাই, নিয়ত করা বিদাত বলি না, নিয়ত পড়া বিদাত, বুঝতে পারছেন? এইভাবে দুশ্মনরা মানে ভারী রটায় এবং মানুষকে ছোট করার জন্য মানুষকে কেমন ভাবে বোকা বানায়, আর খারাপ কথাটা বলছে না। যাই হোক, আমল ও ইবাদত শুদ্ধ অশুদ্ধ এবং তাতে স্বভাব পাওয়া না পাওয়ার কথা নিয়তের উপরেই নির্ভরশীল। নিয়ত শুদ্ধ হলে আমল শুদ্ধ, নচেত না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা বললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাবতীয় আমল নিয়তের উপরে নির্ভরশীল। যাকাত বা দান যদি সমাজের চাপে অথবা পরিবেশের কারণে অথবা কারো ভয়ে অথবা কারো লজ্জায় অথবা সুনাম নেওয়ার উদ্দেশ্যে অথবা বদনাম থেকে বাঁচার জন্য যদি আপনি যাকাত দেন, যাকাত কবুল হবে? হবে। আপনি গরিব মানুষদেরকে আপনার যাকাত দিচ্ছেন, কিন্তু নিয়ত হচ্ছে যে এরা ভোট দেবে আমাকে, তাই না? নোট না দিলে ভোট পাওয়া যায় না। এখন আপনি আপনার যাকাতে শুনলাম কোন কারা নাকি যাকাত করছে, ভোট নেওয়ার জন্য বিলি করছে টাকা, জানি না। যাই হোক, যদি আপনার গদি দখলের উদ্দেশ্য হয়, তাহলে নোট দিয়ে ভোট নেওয়ার এই পদ্ধতি, যাকাত আপনি ব্যবহার করবেন, আপনার আল্লাহর কাছে সওয়াব হবে না, যাকাত হবে না, উল্টে পাপ ও তার শাস্তি হতে পারে। আপনারা প্রসিদ্ধ একটা হাদিস জেনেছেন, যদি লোক দেখানি যাকাত দেওয়া হয়, লোককে শোনাবার জন্য, লোককে জানানোর জন্য, লোককে দেখানোর জন্য যদি যাকাত দেওয়া হয় বা নামাজ পড়া হয় বা রোজা রাখা হয়, তাহলে একটা প্রসিদ্ধ হাদিস শুনেছেন। এই হাদিসের আমি প্রশ্নটা করছি আজকে, বলবে উত্তর বলবে বাবুল শরীফ। কেয়ামতের দিনে সর্বপ্রথম জাহান্নাম প্রজ্বালিত করা হবে তিন ব্যক্তিকে দিয়ে। এই তিন ব্যক্তি কে কে? যে নাম নেওয়ার জন্য আলেম হয়েছে, কারি হয়েছে, হাফেজ হয়েছে, আলেম কারি হাফেজ, হজের কথা আছে নাকি? দ্বিতীয় ব্যক্তিকে দান, হ্যাঁ দাতা, যে নাম নেওয়ার জন্য দানবীর, দাতা অমক, হ্যাঁ তিন নম্বর কে, যে শহীদ, তাহলে শহীদ মিয়া নয়, শহীদ মিয়া নয়, শহীদ যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে, শুধু নাম নেওয়ার জন্য যে লোকে আমাকে শহীদ বলবে। এই প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালান নাস ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদা ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা ক্বালা ফামা আমিলতা ফীহা ক্বালা কাতালতু ফীকা হাত্তা উস্তুশহিদ। তাকে নিয়ে আসা হবে শহীদ, প্রথম শহীদ, তার বিচার হবে, তারপর তাকে প্রথমে জাহান্নামে দেওয়া হবে। এই তুমি হ্যাঁ আল্লাহ নিয়ামত সব জানানোর পরে তারপরে তাকে বলা হবে তুমি কি আমল করেছো, বলে আমি আপনার রাস্তায় জিহাদ করেছি, শেষ পর্যন্ত আমি শহীদ হয়ে গেছি। কালা কাযাবত, কি বলবেন? আল্লাহ বলবেন কাযাবত, মিথ্যা বললে তুমি। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআইয়ুকাল জারি, তুমি এই জন্য যুদ্ধ করেছিলে, জিহাদ করেছিলে, যাতে লোকে তোমাকে কি বলে, বীর বলে। বীর নাম নিতে গিয়ে, দুনিয়াতে বীর নাম নিতে গিয়ে তুমি শহীদ হয়েছো, মারা গেছো, আর তুমি আজকে মিথ্যা বলে আমার কাছে শহীদের বদলা পেতে চাও। ফাকাদ কিল, দুনিয়ার বুকে তোমাকে বীর বলা হয়েছে। সুম্মা উমেরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, তারপরে মুখে এইভাবে উল্টো করে মুখে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা ওয়া ক্বারা আল কোরআন, এক ব্যক্তি যে এলেম অনুসন্ধান করেছে, আল্লাহর দিনের এলেম অনুসন্ধান করেছে, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, কোরআন পড়েছে, ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা, তাকে সামনে হাজির করে তার আল্লাহর নিয়ামতকে স্মরণ করিয়ে দেওয়ার পর সে সব চিনবে, জানবে। কালা ফামা আমিলতা ফিহা, তুমি তো শিখেছিলে খুব, তুমি তো পড়েছিলে খুব, আমল কি করেছ। আর কেয়ামতের দিনে পাঁচটা প্রশ্নের মধ্যে এটাও থাকবে, পা নড়ার প্রশ্ন ওখানেও আছে, যে কেয়ামতের দিনে আদম সন্তানের পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে পা হিলবে না, তার মধ্যে এটা কি যে তুমি যা শিখেছিলে তাতে আমল কি করেছ, শেখাটাই বড় কথা না, শেখার সাথে সাথে কি করতে হবে, আমল করতে হবে। কালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতু, বলবে আমি ইলম শিক্ষা করে মানুষকে শিক্ষা দিয়েছি, আমার মাদ্রাসায় আমি মুদাররেস ছিলাম, জলসায় আমি বক্তৃতা করেছি, দার্সে আমি বহু দার্স দিয়েছি, তার মুদাররেস তাদরিস করেছি, আর কারা তুফিকাল কোরআন, তোমার ওয়াস্তে তোমার জন্য আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআন পড়েছি। কালা কাযাব, তুমি মিথ্যা বললে, কারণ অন্তর্যামী আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। লাকিন্নাকা তাআল্লামতা, আসলে তুমি শিক্ষা করেছিলে, লিউকাল আলিম, যাতে তোমাকে আলেম বলা হয়, ওয়া কারাতাল কোরআন লিউকাল হুয়া কারে, কোরআন পড়েছিলে একবারে কানে আঙুল দিয়ে ভেঙে ভেঙে, যাতে লোকে তোমাকে কি বলে, কারি সাহেব, নাম শুনে। এবারে মনে করুন উনি হাজির সাহেবের হজের কথা বললেন, এখানে নেই কিন্তু পড়বে, একই পর্যায়ে ভুক্ত, যদি কেউ নাম নেওয়ার জন্য হজ করেছে আর মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হজ করিয়া আসে, আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, হে ওই একই হাজি সাহেব না বললে লা রাগ হয়, এমন হাজি সাহেব যাকে হাজি সাহেব না বললে রাগ হয়, আর নিজেও নাম লিখে কোথাও কিছু লিখলে কোথাও কিছু, হ্যাঁ আল হাজ, হাজি অমক, আর যদি হাজি না বলা হয় তো রাগ হয়, তো এই লোকও এই মধ্যে সামিল, কিন্তু এখানে উল্লেখ নেই। যে কোনো আমল লোক দেখানোর জন্য করলে একই অবস্থা হবে, শোনো তোমাকে বলা হয়েছে, তুমি দুনিয়াতে তোমাকে আলেম বলা হয়েছে, আল্লামা বলা হয়েছে, তোমাকে বাহরুল উলুম বলা হয়েছে, দামাত বারাকাতু আর কি কি টাইটেল লাগিয়ে বড় বড় দেওয়া হয়েছে, কারি সাহেব, কারি আর কারি অমক সব বলা হয়েছে, কিন্তু দুনিয়াতে বলা হয়ে গেছে, এখন তোমাকে আর কোনো উপায়, এখানে তুমি কিছুই পাবে না, যাও, আদেশ করা হবে তাকেও মুখে, মুখের উপরে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গিয়ে উল্টো করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাজুলুন ওয়াসা আল্লাহ আলাইহি, আর এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মাল ধন দান করেছিলেন, ও আতাহু মিন আসনাফিল মাল, বহু রকমের মাল তাকে দিয়েছিলেন। ফাউতিয়া বিহি ফা আরাফাহু নিআমাহু, তাকে আনা হবে, সবকিছু গোছানো হবে, নিয়ামত বোঝানো হবে, তারপর সে চিনতে পারবে সবকিছু। কালা ফাহা আমিলতা ফিহা, বলা হবে তুমি কি আমল করেছিলে। কালা মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু ইনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক। আল্লাহ গো, তুমি যে যে রাস্তায় খরচ করতে পছন্দ করো আমি সে রাস্তার একটাও ছাড়িনি, সব রাস্তায় আমি খরচ করেছি। হাসপাতাল বানিয়েছি, রাস্তা বানিয়েছি, গরিবদেরকে গরিব এতিমদেরকে দেখাশোনা করেছি, মাদ্রাসা করে দিয়েছি, মাদ্রাসা চালিয়েছি, মসজিদ করেছি, সব কিছু করেছি। এমন কোন রাস্তা নেই যে বাকি আছে, যেখানে খরচ করতে তুমি পছন্দ করো আমি খরচ করেছি। আল্লাহ তাআলা বলবেন কাজব, মিথ্যা বললে তুমি, ওয়ালাকিন্নাকা ফাআলতা লিইউকাল জাওয়াজ, বরং তুমি করেছিলে এই জন্য যাতে লোকে তোমাকে কি বলে, দানবীর, দাতা, দাতা নাম নেওয়ার জন্য তুমি করেছো। ফাকাত কিল, বলা হয়ে গেছে দুনিয়াতে তুমি নাম নিয়েছো। সুম্মা উমেরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, তারপরে ফেরেশতাদের আদেশ করা হবে, তারা নিয়ে গিয়ে তাকে ওই মুখের উপরে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গিয়ে জাহান্নামে, ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলা হবে। আল্লাহুল মুস্তাআন। তাহলে অবস্থা কত বড় ভয়ানক চিন্তা করেন। বিশেষ করে দান খয়রাতের ব্যাপারটা সবাই পারে না। দান খয়রাত তো মুসলিমেও কয়েকটা লোক, একটা গ্রামে একটা জামাতে ধনী মানুষের কত থাকে, অধিকাংশ মানুষ দরিদ্র। আর এই জন্য হাজিটা কেন হয়েছে, যদি কেউ নামাজ পড়ে তাকে মুসল্লি বলা হয়, যদি কেউ জাকাত দেয় তাকে মুজাক্কি বলা হয় না, যদি কেউ রোজা রাখে তাকে সায়েম বলা হয় না, কিন্তু কেউ হজ করলে আল হাজ হাজি, কারণ কম। আর এটা কম হওয়ার জন্য সমাজে সম্মান দেওয়ার জন্য অনেকে বলে, যেহেতু মাশাআল্লাহ হজ করেছে মানে ভালো বড় লোক। আর একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার, যে হজ করবে বিশাল সৌভাগ্যের ব্যাপার তাই বলা হয়। কিন্তু যদি নিয়তে থাকে আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, তাহলে বুঝতেই পারছেন যে নামই পাওয়া যাবে, আখেরাতে কোনো কাম পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন বুখারী মুসলিমের হাদিস, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি, যে ব্যক্তি শোনানোর জন্য কোন কাজ করবে আল্লাহ তালাও তাকে শোনাবেন। অমাই ইউরাই ইউরাইল্লাহু বিহি, আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য কাজ করবে আল্লাহ তার লোক দেখিয়ে দেবেন, কিয়ামতের দিনে তাকে লাঞ্ছিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সাম্মা নাস বি আমালিহি সাম্মা আল্লাহু বিহি সামিআ খালকিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়া হাক্কারাহু ওয়া সাগারা। এই হাদিসের ব্যাখ্যা, কিভাবে আল্লাহ শোনাবেন মানে মানুষের সামনে তাকে লাঞ্ছিত করবেন শুনিয়ে। দেখো দুনিয়ার বুকে এই লোক দান করেছে, কিন্তু দান করার উদ্দেশ্য কি ছিল জানো, লোককে দেখাবে, লোককে দেখানোর জন্য, লোকের কাছে নাম নেওয়ার জন্য, এই কাজ করেছিল, এলেম শিক্ষা করেছিল, এই করেছিল, সব লোককে দেখানোর জন্য। শোনো, ওয়া হাক্কারাহু ওয়া সাগারাহু, তাকে লাঞ্ছিত করবেন, তাকে ছোট করবেন লোকের কাছে। রাসূলই যদি কোনো মানুষ সমাজের সামনে বেশ মানে তার বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে বিশাল মোতাওয়া, বলেন এখানে মোতাওয়া আর ভিতরে কি খবিস, এখানে বাইরে থেকে মনে হচ্ছে যে হ্যাঁ একজন মাশাআল্লাহ, হ্যাঁ একজন আলেম, একজন আল্লামা, কিন্তু ভিতরে ভিতরে দেখা যাচ্ছে একজন জালেম, একজন জাল্লামা। হ্যাঁ, তো এরকম ভিতরের অবস্থাটা যদি মানুষের সামনে প্রকাশ হয়ে যায় তো লাঞ্ছিত হবে না, হবে না, বিশাল লাঞ্ছিত হবে। তো এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর একটা হাদিসে আছে, উমামা বলছেন মালাহু, এক ব্যক্তি যদি জেহাদে যায়, জেহাদের সাথে গিয়ে যদি সে সওয়াবও চায় আর সেই সঙ্গে নামও চায়, সওয়াবও চায় আর সুনামও চায়, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, তার সওয়াব হবে না। ফাআদাহা সালাসা মিরাত, তিনবার জিজ্ঞেস করলেন, ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, তার কিছুই হবে না। সুম্মা কাল, তারপর হাদিস বললেন, ইন্নাল্লাহা আযজা জাল্লা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, আল্লাহ তাআলা সেই আমল কবুল করবেন না যে আমল তার জন্য করা হয় না, খাঁটিভাবে বিশুদ্ধভাবে তার জন্য করা হয় না এবং তার সন্তুষ্টি কামনা করা হয় না। বুঝতে পারলেন, তার চেহারা দর্শনের আশা না করে যদি আপনি কোনো কাজ করেন আল্লাহ তাআলা কবুল করবেন না, যে কোনো আমল। সুতরাং সবসময় খেয়াল রাখতে হবে। কিন্তু অনেক কাজ আছে যে কাজের সাথে আমরা দুটো নিয়ত করি না করি না, দুটো নিয়ত করি। আল্লাহ তাআলা কোনো কোনো জায়গাতে তার অনুমতিও দিয়েছেন, যেমন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাযলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। এখানে হজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হজ করতে গিয়ে যদি ব্যবসা করো, সমস্যা আছে? ওখানে আল্লাহ বলছেন সমস্যা নাই। তাহলে হাদিস আর ওই আয়াত বা অন্য হাদিস থেকে যা বোঝা যায় সেটা হলো, যদি কারো আসল নিয়ত হয় ব্যবসা, আর হজটা আমরা বলি শাককে শাক আর পাছাই মূল বলি না, শাককে শাক পাছাই মূল, উদ্দেশ্য কোনটা, শাক খাওয়া না মূল খাওয়া? আপনার যদি শাক খাওয়ার উদ্দেশ্য হয় মূল পেয়ে যাবেন, মূল শাক তো আলাদা করে বিক্রি হয় না, নাকি হয় বাজারে? শাক খেতে গেলে মূল শাক খেতে চান আপনাকে মূল সহ কিনতে হবে, নাকি আলাদা বিক্রি হয়? আহ, মূল শাক আলাদা বিক্রি হয় জানি না। আর যদি বলেন আমি মূল খাবো, তো আপনি মূল পাবেন আর তার সঙ্গে শাকও পাবেন। অবশ্য পাতাগুলো নষ্ট হয়ে গেলে ফেলে দেয়, কিন্তু বাংলায় একটা কথা যে প্রচলিত হয়েছে তার মানে হচ্ছে একটা উদ্দেশ্য করলে আর একটা এমনিই এসে যায়। যদি আপনার হজ উদ্দেশ্য হয় আর সেই সঙ্গে যদি আল্লাহর রুজি কিছু এসে যায় কোনো ভাবে, তাহলে সমস্যা নেই, সেটা আপনার ডবল লাভ। যদি আপনার উদ্দেশ্য দিন প্রচার হয় আর সেই সঙ্গে যদি, এই যে আমরা বেতন খাচ্ছি, কত লোকের গুবগুবুনি বাইরে, বেতন খাচ্ছে এরা আলেম, এরা পয়সার জন্য দিন প্রচার করছে, কত রকম বলছে। সেদিনে এক ব্যক্তি বলছে, যত মসজিদের ইমাম আছে সব পয়সার জন্য ইমামতি করছে, পয়সা না দিলে কেউ ইমামতি করবে না। এবার সবারই হইতে পারে কেউ কেউ হয়তো পয়সার জন্যই করছে, কিন্তু তুমি চোখ বন্ধ করে বলে দিলে, মানে দুশ্মনদের কি আর বলবো, কিন্তু তার জবানে যে এত এমন কথা বলছে, এমন অপবাদ দিচ্ছে, তার জন্য তার ক্ষতি হবে না হবে না, তাকে হিসাব লাগবে না লাগবে না? নিশ্চয়ই মা ইয়ালফেজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। কথা বললেই তোমার কথা টেপ করা হচ্ছে এবং তার হিসাব। কে অপবাদ দিলে তুমি সারা সমস্ত আলেম ওলামাকে, দিন প্রচার করছি আর যদি পয়সা আসে তাতে পয়সা হয়, পয়সা যদি আসল উদ্দেশ্য না হয় তাহলে ঠিক আছে, আর যদি উল্টো উদ্দেশ্য হয়, আসল উদ্দেশ্য পয়সা হয় আর তার সঙ্গে আপনি দিন প্রচার, হলো হলো না হলো আপনার খেয়াল নেই। আপনারা নিশ্চয়ই দেখবেন ময়দানে বহু মানুষ আছে যারা দিনের কাজ নিয়ে করছে, দিনের কাজ নিয়ে, যারা কোরআন ব্যবসা করছে, কোরআন ব্যবসা করা যায় না যায়জ, কোরআন ব্যবসা করছে, দিনই কিতাবের ব্যবসা করছে। এই যে ব্যবসাগুলো দিনই দিনের সম্পৃক্ত যত কাজ আছে যদি কেউ করে দুনিয়া লাভের উদ্দেশ্যে, তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নেই। কিন্তু দুটো একসঙ্গে করা যাবে কি না, করা যাবে, কিন্তু মেন উদ্দেশ্য হতে হবে দিন, মেন উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি, তারপরে আল্লাহ তারা রুজি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা তিনি দান করে থাকেন। এবারে চলুন আরো অন্য কথা বলবো, কিন্তু তার আগে মাঝে একটা বিরতি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যা আমরা শুনলাম তা যেন ঠিক মতো আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।